الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد গতদর সে হজ কয়েক প্রকার বলা হয়েছে হজ তিন প্রকার এর মধ্য থেকে হজ্জে তামাত্তু সর্বোত্তম আর হজ্জে তামাত্তু বলা হয় প্রথমে উমরা আদায় করা উমরা সম্পন্ন করার পরে হালাল হয়ে যাওয়া তারপরে জিলহজ মাসের আট তারিখ হজের নিয়ত করা এজন্য গত দর্শে উমরার তরিকা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম আপনাদের স্মরণ আছে নাকি স্মরণ আছে আজকে সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে হজের তরিকা হজ আদায় করার জন্য এহরাম বাদত তো একটা রুকন আপনারা জানেন তাই নিয়ত করতেই হবে উমরা আদায়ের জন্য মিকাতে এসে যেভাবে গোসল সুগন্ধি এহরামের কাপড় পরিধান করেছেন ওইভাবে জিলহজ মাসের আট তারিখ যারা হজ হজ আদায় যাবেন মক্কায় অথবা নিজ নিজ অবস্থান স্থলে গোসল করবেন সুগন্ধি মাখবেন এহরামের কাপড় পরিধান করবেন জিলহজ মাসের আট তারিখ প্রথম প্রহরে দোহার সময় সূর্য ওঠার পরে তারপরে নিয়ত করবেন বলবেন লাব্বাইকা হজ্জান উমরা আদায়ের সময় বলেছেন লাব্বাইকা উমরাতান আর হজের সময় নিয়ত করার ক্ষেত্রে বলবেন লাব্বাইকা হজ্জান কিন্তু মুখ দিয়ে লাব্বাইকা হজ্জান মুখ দিয়ে নওয়াইতু পড়া বিদআত আমি নিয়ত করছি হজের এরকম বলা বিদআত মন দিয়ে সংকল্প করবেন আর হজের যে নিদর্শন তার বহি প্রকাশ করবেন লাব্বাইকা হজ্জান বলে আর এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নবীর সুন্নাহ বললেন লাব্বাইকা হজ্জান হয়ে গেছে আপনার নিয়ত তারপরে বারবার পাঠ করতে থাকুন বা বলতে থাকুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اي تلبية আমাদের উপমহাদেশের লোকজন বিশেষ করে অনেকেরই শুদ্ধ হয় না আমরা এখানে শিক্ষা দিচ্ছি তবুও মনে করেন এক মাসের উপর হয়ে গেছে তবু অনেকের লাব্বাইক তালবিয়াটা এখনো শুদ্ধ হয়নি এটা আসলে দুঃখের ব্যাপার তাই যারা এই হজ সম্পাদন করবেন বা উমরা আদায় করবেন তালবিয়াটা বিশেষ করে আগে বাগে মুখস্থ ভালো করে শুদ্ধ করে শিখুন শুধু এমনি বলেন আমার হ্যাঁ হয়ে গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা লাব্বাইক হ্যাঁ সব মুশকিল করে দিল বলে না এই তো এখনই বলেছে লা লাব্বাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বুঝতে পারছেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক জিলহজ মাসের আট তারিখ প্রথম প্রহরে স্বাস্থ্যের সময়ে নিয়ত করবেন হজের যারা হজ্জে তামাত্তু করবেন আর যারা হজ্জে কিরান বা হজ্জে ইফরাদ করার নিয়ত করেছেন হয়তো আগেই নিয়ত করেছেন অন্যদিকে ওরা এহরাম খুলবে না যারা হজ্জে তামাত্তু করবেন তারা উমরা আদায় করার পরে এহরাম থেকে হালাল হয়ে গেছে তারা, বুঝতে পারছেন? এবারে তারা হজের যখন নিয়ত করবেন 8 তারিখ, তখন এইরকম যেরকম বললাম ওইরকম গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, 2 কাপড় পরিধান করবেন, পুরুষ 2 চাদর, আর মহিলা নিজ ইচ্ছা মোতাবেক যত কাপড় পরতে পারেন, তার জন্য কোনো নির্ধারিত কাপড় নেই, কিন্তু পর্দার দিকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে। আর লাব্বাইকা হাজ্জান বললেন, হাজের নিয়ত হয়ে গেছে, তারপরে বারবার তালবিয়া পাঠ করুন। তালবিয়া এখন থেকে শুরু, জিলহজ মাসে 8 তারিখ থেকে, আর তালবিয়া শেষ হবে 10 তারিখ, যখন কঙ্কর মারবেন 10 তারিখ জামরায় আকাবায়, ওই সময় তালবিয়া পাঠ শেষ হবে। যার বিবরণ আস্তে আস্তে করে আসছে, তো আমি আপনাদেরকে উপস্থিত সময় স্মরণ করিয়ে দিলাম, তালবিয়া শুরু হয় কখন থেকে? জিলহজ মাসের 8 তারিখ থেকে, যখন আপনি নিয়ত করবেন। অথবা কেউ যদি হজের নিয়ত পরেও করে হতে পারে, তাইলে আপনি আগে করেছেন জিলহজ মাসের 8 তারিখ প্রথম প্রহরে নিয়ত করেছেন, এখন থেকে শুরু হবে তালবিয়া পাঠ করা, আর শেষ হবে 10 তারিখ সকালবেলা যখন কঙ্কর মারবেন জামরায় আকাবায়, তখন তালবিয়া পাঠ বন্ধ। এর আগ পর্যন্ত তালবিয়া চলতেই থাকবে, আল্লাহ আমাদের তৌফিক দিন। এবারে আপনি আপনার যে স্থানে আছেন ওখানেই হজের নিয়ত করলেন, এহরাম বাঁধলেন, লাব্বাইকা হাজ্জান বললেন, তার তালবিয়া পাঠ করে করে আস্তে আস্তে এবারে যাবেন মিনায়, সুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকমই মিনায় গেছেন, মিনায় গিয়ে কয় তারিখ হচ্ছে 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ, এই দিনকে ইয়াউমুত তারবিয়া বলে, তারবিয়ার দিন। গেলেন মিনায়, মিনায় গিয়ে অবস্থান করলেন, যোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে পড়বেন। জমা এই জায়গায় সুন্নত না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেননি, আলাদা আলাদা করে পড়েছেন নির্ধারিত সময়ে, আর কসর করে পড়বেন। জোহরের সালাত কয় রাকাত? 2 রাকাত। মিনায় জোহরের সালাত 2 রাকাত, আসরের সালাত 2 রাকাত, এশার সালাত 2 রাকাত, ফজরের সালাত 2 রাকাত আছে, তাই না? মাগরিবের সালাত 3 রাকাত, তাহলে ফজরের সালাতে কসর নাই, মাগরিবের সালাতে কসর নাই, যেরকম আছে এরকম 4 রাকাত বিশিষ্ট সালাত কসর হবে, অর্থাৎ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত করে পড়বেন। এবারে 8 তারিখের কাজ এখানে শেষ, একদম সহজ। 8 তারিখ শেষ, এবারে 9 তারিখ, 9 তারিখ হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হল আরাফা, তাই আরাফা মিস হজ মিস। আরাফার গুরুত্ব খুব বেশি, আরাফার ফজিলত অনেক, তাই আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করে, তাহলে রব্বুল আলামিন তার 1 বছর আগের আর 1 বছর পিছনের বা পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ফজল। এরকম 1 বছর অতীত আর 1 বছর ভবিষ্যৎ, তাই না? তো আগের পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ, সগীরা। তা কাদের জন্য? যারা হজ করবেন না বাইরে, কিন্তু বলেছেন মান সামা ইয়াউম আরাফা, তাহলে আরাফার দিনের ফজিলত এর দ্বারা স্পষ্ট হচ্ছে। আর হাজি যারা ওখানে থাকবেন, ওরা সিয়াম পালন করবেন না, ওরা ইবাদত করবেন, ইবাদত সম্পাদন করবেন, কারণ ওই দিন রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন আর বলেন ফেরেশতাদেরকে গৌরব করে, মা আরাদা হাউলা, যারা ওখানে অবস্থান করছে আর কি, এদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমার এইসব বান্দারা কি চায়, আল্লাহ যখন বলেন বান্দারা কি চায়, তো কি হবে? তাহলে তো আল্লাহ অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন একটি হাসান পর্যায়ের রওয়ায়েত এসেছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, আল্লাহ একদিন যারা হজ আদায়ের উদ্দেশ্যে আরাফায় অবস্থান করেন তাদেরকেও মাফ করেন, আর এইসব লোকজন যাদের জন্য ক্ষমা চেয়ে দোয়া করে আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেন। তাই কেউ যদি হজের জন্য যায় আরাফায়, হাদা মিন ফযলিল্লাহ, অন্যদিকে আমি বলি যদি আপনি খেদমতের জন্য যেতে পারেন তবু আলহামদুলিল্লাহ, হাজিদের খেদমত। তাই উদ্দেশ্য রাখবেন নিয়ত হাজ, আপনারা যারা যাচ্ছেন খেদমত, বুঝতে পারছেন, নিয়ত তো ফায়দা হবে। আর যদি মনে করেন না ইজ্জত পড়বে, মাফি ওলা নেকি, সত্য বললাম না মিথ্যা? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে তো উইক দিয়েছে, আমরাও যাচ্ছি, মনে করেন বাংলা ভাষায় আমরা কি বলি, মুআল্লিম বা মুদাররিস বা মুর্শিদ হিসেবে যায়। যদি আমাদের নিয়ত বলা হয় তাহলে সব নিয়ে যদি গড়বড় হয়, তাই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার নিয়ত খালিস করে দেন। আমলের নির্ভর নিয়তের উপর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা ভাই, আরাফার দিন 9 তারিখ সূর্য ওঠার পরে লোকজন যাবেন আরাফার দিকে, রওনা করবেন, ওখানে গিয়ে জোহর আসর একসাথে জামা তাকদিম, অর্থাৎ জোহরের সময়ে জোহর আর আসর একসাথে কসর করে আদায় করবেন। অবশ্য আপনারা দেখছেন ওখানে প্রথমে খতিব খুতবা প্রদান করেন, তাই না? তারপরে সালাত হয়, এটি সুন্নাহ। আর যারা নিজ অবস্থানে থাকবেন, মসজিদে যেতে পারবেন না, খুতবা শুনতে পারেন না, তারা নিজ নিজ অবস্থানে থাকবেন, আর একসাথে গ্রুপ গ্রুপ করে যে যেরকম আছে ওইরকম জামাতের সাথে সালাত আদায় করেন, যেরকম আমরা আদায় করি। প্রথমে জোহরের সালাত 2 রাকাত, আর তারপরে আসরের সালাত 2 রাকাত, তাহলে 1 আজান আর 2 ইকামা, এরকম তো আমরা করি, তাই না? আলহামদুলিল্লাহ। এমনকি জোহরের সালাত জুম্মার দিনও যদি হয়, আরাফার দিন, তবু জোহরের সালাত পড়বেন, কারণ আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন হজ্জাতুল ওয়াদা, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন হয়েছে ওই সময় জুম্মার দিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের সালাতই পড়েছেন, বুঝতে পারছেন, জুম্মার সালাত পড়েননি। তাই জুম্মার দিন হলো জোহর আসর, আর সাধারণ দিন হলে তো আর কোনো অসুবিধা নেই, এটা তো আর স্পষ্ট, জুম্মা নেই, জোহর আর আসর। আপনি 9 তারিখ মিনা থেকে রওনা দিবেন আরাফার দিকে, আরাফায় পৌঁছার আগে যদি সম্ভব হয় তাহলে নামিরায় অবস্থান করা ভালো, নামিরা রাখবেন স্থানে, আর যদি সুযোগ না হয় তাহলে বর্তমানে সুযোগ হয় না, আমরা আগে ভাগেই চলে যাই বা হজ্জাত বেশিরভাগ চলে যান। তবে যাদেরকে যারা কষ্ট করে এই সুযোগ গ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ। এবারে জোহর আসর সালাত পড়ার পরে আরাফার দিন মানুষ জিকির আর দোয়ার জন্য অবসর গ্রহণ করবে, কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করবে। আরাফার দিন সুবহানাল্লাহ, অনেক মুসলমান এই দিনের কদর বুঝে না, ওখানে হজে যায়। আপনারা যারা এইবার হজে যাচ্ছেন আপনাদের ফরজ হজ, তাই না? খুব গুরুত্ব দিয়ে হজের রুকুনগুলি, ওয়াজিবগুলি, হজের সুননগুলি আদায় করবেন, শিখবেন, বই সাথে রাখবেন। কেউ যদি আমাদের সাথে যায় আলহামদুলিল্লাহ, যে বাহির থেকে যাবে সে ওই রকম খুব গুরুত্ব দিয়ে যেন হজের বিধানাবলী পালন করে, কারণ সে হয়তো সে তো জানে না হয়তো আর আরেকবার হজ করতে পারবে কি, হয়তো এটাই তার লাস্ট হজ, আল্লাহ আলম। তাই আমরা আপনারা সবাই যে দ্বিতীয়বার গেছেন বা আরো বেশি গেছেন আল্লাহ শুকরিয়া আদায় করুক, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি নিয়মতান্ত্রিক সুন্নত তরিকায় হজ সম্পাদন করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দিন। ওখানে অবস্থান করবে আরাফার মাঠে সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যাস্ত পর্যন্ত ওখানে অবস্থান নিয়োগ করেছেন। তিনি তার উষ্ট্রীর উপর সওয়ার ছিলেন, একবার তার উষ্ট্রীটি একটু ঝুঁকে ঝুঁকে পড়ল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক থেকে লাগামটা পড়ে গিয়েছিল। ওই সময় নবী করিম তার লাগাম তুলছেন, ওই সময়ও এক হাত উপরে ছিল আর আরেক হাত দিয়ে তুলেছেন, সুবহানাল্লাহ। তাহলে ওই সময় আরাফার দিন দু হাত তুলে দোয়া করা সুন্নাহ, গুরুত্বের সহকারে। আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া, খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া, আর ওই দোয়াই সর্বোত্তম যে দোয়া আমি করেছি আর আমার পূর্বেকার সমস্ত নবীগণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আরাফার দিনে যে দোয়াই আপনি করবেন ওটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু গুনাহের দোয়া করা জায়েজ না, জুলমের দোয়া করা জায়েজ না, আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করা জায়েজ না, এটা তো বুঝেন। এমনি ভাবে ওই দিনও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রিজাটা, আমাদের কামাইটা, হজে যাব আমার কামাইটা যেন কি হয়, হালাল হয়। হারাম হলে কিন্তু ওই দিনও দোয়া কবুল হবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আগে ভাগেই আমাদের সকলকে তওবা করতে হবে, হালাল কামাই দিয়ে এক রিয়ালি খরচ করার হজে কি হবে, হালাল হবে, কথা বুঝছেন, কি হতে হবে, হালাল হতে হবে, বলেন না কেন, বুঝতে পারছেন না, হজে এক রিয়ালি খরচ কর কি হতে হবে, হালাল। হারাম হবে না, হারাম না, হালাল। শুধু ফুরুজ ইয়া ফুরুজ ইয়া ফুরুজ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আচ্ছা আপনি বলে আমি তওবা করলাম, গেলেন হজে, মনে মনে ভাববেন হজ তো করে আসবো কিন্তু পরে যদি এই ব্যবসাটা আমার না করি তাহলে চলবো কিরকম, আগে ভাগে আপনার নিয়ত ঠিক নাই, অর্থাৎ হারাম তরিকা আর কি, এটা আপনি বুঝেন সহ। আচ্ছা তাইলে আপনার হজটা মাঝে কবুল হলো, কারণ আপনার নিয়ত করব। তাই হালাল কামাইয়ের মাধ্যমে হজ সম্পাদন করতে হবে, আর নিয়ত হবে একদম পাক পবিত্র খালিস, নিয়ত খালিস হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজে গেলেন হজের পরেও এসে হালাল গিজার উপর চলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি হ্যাঁ নিয়ত করবো কে দিবে, হ্যাঁ আগে ভাগে ওখানে আরাফার দিন আল্লাহর কাছে বলো বেশি, হজের অবস্থা হজের বিধিবিধান পালন করছেন, আল্লাহকে বলুন, আল্লাহর কাছে প্রার্থনা পেশ করুন, দেখবেন আল্লাহ তৌফিক দিবেন। আচ্ছা এই দিনের সর্বোত্তম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। এইটা আরাফার দিনের দোয়া সর্বোত্তম, আর আরাফার দিনে সর্বোত্তম ওই দোয়াই, অথবা সবসময় যে কোনো সময় সর্বোত্তম দোয়া ওই দোয়া যে দোয়া আমি করেছি আর আমার পূর্বিকার নবীগণ আম্বিয়া কেরাম আলাইহিম আসসালাম করেছেন, আর তা হচ্ছে এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইনশাআল্লাহ ঠিক হবে, দেখেন যাদের মুখস্থ নাই মুখস্থ করুন, কালিমাতুত তাওহীদ আল্লাহর একত্ববাদ প্রকাশ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, ওই জায়গায় আরাফার মাঠে বসে এটা পড়তে হবে। ওয়াহদাহু তিনি একা, তিনি একক যার দ্বিতীয় নেই, লা শারীকা লাহ আল্লাহর কোনো শরীক নাই, লাহুল মুলকু রাজত্ব তারই, রাষ্ট্র আল্লাহরই, ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসা তারই, সব রকম প্রশংসা কার? আল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটা অর্থ সহকারে যদি পড়েন তাহলে আপনার একত্ববাদ মজবুত হবে, লাজিম একত্ববাদ মজবুত। আরাফার দিনে দোয়া করবেন কাকে ডাকবেন? আল্লাহকে। আচ্ছা ওই দিন যদি বলেন না না ওই দিন আমার পীরকে স্মরণ করতে হবে, কিন্তু আছে কিছু লোক এরকম আছে, কিছু কেন অনেক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাংলাদেশ ভারতবর্ষের বা বিভিন্ন রাষ্ট্রের এখানেও থাকতে পারে, অসম্ভব কি? ওখানে গিয়ে বলে আমার পীর আমার দিকে মনোনিবেশ করে আসছে, তবজ্জ দিচ্ছে, ওখানেও তাদের আকিদে এরকম। আবার কেউ আছে ওই আরাফায় অবস্থান করছে ওখানেও বেদাত করছে, বেদাত তরিকায় জিকির একসাথে মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একসাথে মিলে, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ মারছে। আবার সামনে শুধু এটা নয়, আবার কেউ কেছে শুধু হু হু হু হু। তারা মনে করে বাংলাদেশ ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া আগে এরকম করেছে, এখানে এসে যদি এরকম করি তাহলে কবুল হবে বেশি। অথচ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া আপনি বেদাত করেছেন, এখানে আর আবার দিনে যদি এসে বেদাত করেন তাহলে এর গুণা মাত্রাটা আরো বেশি হবে। তাই খবর দেয় এরকম বেদাতি তরিকায় জিকির করবেন না, দোয়া করবেন। আপনাদের কাছে বই পুস্তক আছে এখানে সেন্টার, আলহামদুলিল্লাহ সৌদিতে যেসব বই পুস্তক আছে আমার জানাবতে ইনশা আল্লাহ তাআলা হয়তো দুই একটা গড়বড় থাকতে পারে, এইসব ইসলামিক সেন্টারগুলোতে বই পুস্তক রয়েছে শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত ইনশা আল্লাহ তাআলা। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি অসম্ভব কি, কিন্তু সাধারণত বেদাত আর শিরিক মুক্ত। এগুলো পড়বেন, বাইরে থেকে আনবেন না বই, এইসব বই যথেষ্ট আপনার জন্য ইনশা আল্লাহ তাআলা। তাহলে আরাফার দিনে বেশি বেশি করে দোয়া, নিজের জন্য দোয়া, নিজের মা বাবার জন্য দোয়া করুন। মা বাবার জন্য আমাদের দেশে তো প্রসিদ্ধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, তাই না? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পড়ো যে দোয়া আমরা পড়ি সালাতে শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم, পড়েন। এছাড়া আপনারা যে দোয়া শিখেছেন রুকনে ইমানি আর হজরে আসওয়াদের মাঝে যে দোয়া পড়বেন ওটা পড়ুন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, এমনি ভাবে اللهم اغفر لي وارحمني واهدني واجبرني وعافني وارزقني وارفعني, দুই সাজদার মাঝে আপনারা দোয়া করেন না, ওগুলো পড়বেন। এগুলো কিন্তু শুধু নামাজের জন্য পড়া জরুরি না, নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন, বুঝতে পারছেন? দোয়া আম, নামাজ তো পড়বেনই, নামাজের বাইরেও পড়বেন, বিশেষ করে আরাফার দিন। এছাড়া আমি কয়েকটা দোয়া উল্লেখ করলাম যেগুলো সহজ অনেকে জানে, তো অনেক দোয়া যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মসজিদে, খুব কমই মসজিদ থাকতো যে মসজিদে এই দোয়া পড়তেন না, বেশিরভাগ পড়তেন ওই যে আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. جديد آيات থেকে আলহামদুলিল্লাহ, আর না হয় নিজ পক্ষ থেকে নিজ ভাষায় দোয়া করুন, বাংলা ভাষায় নিজ এলাকার ভাষায়, আর আরেকটা কথা, বেশি বেশি করে দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবেন, নবীর হক বেশি সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। হ্যাঁ, নিজের জন্য দোয়া, নিজের মা বাবার জন্য দোয়া, আত্মীয় স্বজনের জন্য দোয়া, সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া আল্লাহর কাছে চাইবেন, বলবেন আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, ঈমান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে সব রকমের রোগ থেকে তুমি আমাকে শিফা দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদৌস দান করো, ইত্যাদি ইত্যাদি নিজ ভাষায়। আর ওই ভাষায় যেগুলো জানেন সুন্নত তরিকায় দোয়া আলহামদুলিল্লাহ, যদি না জানে বাংলা ভাষায় দোয়া করতে থাকুন, দোয়া করতে থাকুন একদম সূর্যাস্ত পর্যন্ত। এটা কোন দিনের কথা চলছে? আরাফার দিনের কথা, মাশা আল্লাহ। এমনি ভাবে দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য দোয়া করবেন। আজ সারা বিশ্বে মুসলমানরা বিপদগ্রস্ত জুলমের সম্মুখীন, মুসলমান মজলুম অবস্থায় আছেন, যারা হকের পথে থাকতে চায় তাদের উপর জুলুমের রুলার চলে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। তাই এদের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের বাচ্চা কাচ্চার জন্য দোয়া, হ্যাঁ ওয়ালিদিনের জন্য দোয়া, আল্লাহ যেন আপনাকে নেক বানায়, আপনার সন্তানদের নেক বানায়, আপনার আত্মীয়জনকে নেক বানায়, হ্যাঁ উস্তাদদের জন্য দোয়া, ছাত্রদের জন্য দোয়া, সবার জন্য। অনেক লম্বা সময় ইনশা আল্লাহ। আচ্ছা, এই হল দোয়া, এই দিনই দোয়া। আচ্ছা, এর আগে বলেছি এই দিনের সর্বোত্তম দোয়া কোনটি একবার বলেন আপনার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বারবার পড়তে থাকবেন, বারবার এরকম করে সূর্যাস্ত পর্যন্ত ওখানে অবস্থান নেন। আপনারা যেভাবে যাবেন ওইরকম তারা পরে আপনাদেরকে বলবেন এই সময় আমরা বের হব, কিন্তু কেউ সূর্যাস্তের আগে ওখান থেকে বের হয় না। যারা দিনে অবস্থান করে তারা সূর্যাস্তের পরেই ওখান থেকে আসে, বুঝতে পারছেন? এমনকি যারা ট্রেনে আসবেন ট্রেনটাও আগে ছাড়বে না, নিয়মতান্ত্রিক সূর্যাস্তের পরেই ছাড়বে, বুঝলেন? গাড়িগুলি যাই আছে সবই সূর্যাস্তের পরেই আসে সাধারণত, কিন্তু কোন কোন সময় ভুল করে ওরা যারা পায়ে হেঁটে আসে, কেউ কেউ আছে আগে চলে আসে, এই হলো মুশকিল। এটা ঠিক না, সূর্যাস্ত পর্যন্ত যারা দিনে অবস্থান করবেন আরাফায় তাদের জন্য সূর্যাস্ত পর্যন্ত ওখানে অবস্থান করা ওয়াজিব। স্পষ্ট কিনা? জাযাকুমুল্লাহ। তারপরে আপনি আসবেন সূর্যাস্তের পর মুজদালিফায়, মুজদালিফার দিকে রওনা দিবেন, আসবেন মুজদালিফা। মুজদালিফায় এসে মাগরিব আর ইশা দুই ওয়াক্তের নামাজ পড়বেন, প্রথমে মাগরিব কয় রাকাত আর ইশা কয় রাকাত? দুই রাকাত, মাশাআল্লাহ। মাগরিব ইশার সালাত পড়ার পরে ওখানে অবস্থান, খাবার টাবার যদি খায় মানুষ এটা তো বুঝি, এটা তো ব্যাখ্যা করতে হয়, যেটা প্রয়োজন এটা করবি। তারপরে এই রাত্র ওখানে ঘুমানো শুননা, ওখানে ঘুমানো শুননা, ঘুমালেন ফজরের সময় উঠলেন, রয়ে গেল উইতির, উইতির পড়লে মুস্তাসুলভাবে পড়ে নেবেন, যেহেতু আম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাত আর উইতির কখনো ছাড়তেন না। তাই বুঝে গেল শুধু উইতির পড়বে, কিন্তু লম্বা করে তাহাজ্জুদ এদিন এই রাত্রে পড়া সুন্নতের উল্টা, সুন্নতের খেলাফ। তারপরে ফজরের সময় হলো, ফজরের সালাত পড়লেন, ফজরের সালাত শেষ হওয়ার পরে জিকির আর দোয়ার জন্য অবসর গ্রহণ করবেন। অনেক মানুষ ওখানে এই সময় এত কদর, এত মূল্যবান সময়, মানুষ বুঝে না, কেউ কেউ আছে চা শুরু করে দেয়, চা আর না ফ্রুটস আর বিস্কিট নাস্তা, অথচ শূন্যত হলো এই সময়, অত শূন্যত কি বলবো, শূন্যত সাধারণ শূন্যত নয়, খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। মুজদালিফা রাত্রি যাপন করলেন, ফজরের সালাতের পরে ওখানে অবস্থা কিবলামুখী দোয়া, যতক্ষণ পর্যন্ত দিন ফর্সা না হয়েছে, সূর্য উঠেনি কিন্তু দিন ফর্সা হয়ে গেছে, ফর্সা না হওয়া পর্যন্ত আপনি ওখানে থাকবেন, দোয়া করবেন দুহাত তুলে। সময় হয়তো তা কালকে পূরণ করা ঠিক না, এমনকি ওই সময় দরসও ঠিক না, যেহেতু এই সময় আল্লাহ রাসূল দরস দেন, এই সময় কি করেছেন, দোয়া করেছেন। হ্যাঁ, যারা ওখানে থাকবেন হয়তো মানুষকে একটু বলে দিবেন, ভাই এই সময় ফজর সুন্নত আপনারা এরকম এরকম করুন, এটা বলা যায়। কিন্তু এত লম্বা দরস না, মানুষকে একটু বলে দিল তারপরে নিজে দোয়ার দোয়ায় মশগুল হয়ে গেল, লোকজনকেও মশগুল করলো, এটা ঠিক। কিন্তু দরস আধা ঘন্টা এক ঘন্টা অনেক শেষ সময় দোয়া দোয়ার। আচ্ছা, যখন এই দিন কত তারিখ হচ্ছে, দশ তারিখ, মমতা আপনার আমাদের আমার সাথেই আছে, দশ তারিখ দিন ফরসা হয়ে গেছে, তারপরে সুন্নত হচ্ছে মিনার দিকে রওনা হওয়া। বাকি রয়ে গেল, যদি বাই চান্স দেখেন ভিড় অনেক মুশকিল দেওয়া যাচ্ছে না, তাহলে একটু অপেক্ষা করবেন, ওইটা আরেক ব্যাপার, আনা সুন্নত এইটা। এখনকার হিসাব তো আর 1400 বছর আগের হিসাব না, তাই ওইটা আপনি দেখতে হবে, এখন যাওয়াটা কি সমীচীন হবে কিনা ওইটা আপনি দেখবেন উপস্থিত সময়। অনেক সময় আসলে যেতেই পারবেন না আপনি, তাই ওখানে অবস্থান করবেন, যেসব জরুরি কার্যক্রম আছে ওগুলো সম্পাদন করবেন, তারপরে সুযোগ বুঝে অগ্রসর হবেন, যাবেন কোথায়, মিনায়। তো সুন্নত সময় কোন সময়, সূর্য উঠেনি অর্থাৎ দিন ফর্সা হয়ে গেছে, এই সময় মুজদালিফা থেকে মিনার দিকে রওনা করা সুন্নাহ। বিশেষ কারণ ওইটা আরেকটা, এটা উপস্থিত সময় আপনারা বুঝবেন। গেলেন এবারে মিনার, আচ্ছা আপনি যে যাচ্ছেন 8 তারিখ আপনি এহরাম বেঁধেছেন, তখন থেকে লাব্বাইক শুরু তাই না, আরাফার দিনে অবস্থান করেছেন, ওখানেও দোয়া তো করবেন আর সাথে সাথে মাঝে মধ্যে লাব্বাইকও বলবেন, দাঁড়ালেন বসলেন লাব্বাইক বলবেন, অন্যান্য দোয়া করবেন, আসছেন মুজদালিফায়, মুজদালিফায় আসার পথে জুড়ে জুড়ে উঁচু আওয়াজে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك পড়তে থাকবেন। আবার বলেছি প্রত্যেকে নিজ নিজ আওয়াজে একসাথে না, মিছিলের মতো না, ওই আমাদের দেশে তো মিছিল ছিল মানুষ, হ্যাঁ মিছিলের মতো না, নিজ নিজ আওয়াজে, আমি আওয়াজ আওয়াজে পড়ছি, আপনি আপনার আওয়াজে পড়েছেন, এবারে যদি একজনের আওয়াজ আরেকজনের সামনে মধ্যে মিলে যায় ওটা অসুবিধা নেই, কিন্তু স্বেচ্ছায় এরকম করা ঠিক না, স্পষ্ট কিনা। হ্যাঁ, কখনো কখনো আমরা মানুষকে শিখাই, তো শিখানোর জন্য তালিম দেওয়ার জন্য বলে এরকম এরকম বলেন, একজন বললো ওরা বললো, ওইটা আশা করি বিদাত হবে না। যেভাবে আমরা কোরআন শিখি তাই না, যেমন দোয়া শিখি বললাম সুবহানাক আল্লাহুম্মা, আপনি আমার সাথে বলুন সুবহানাক আল্লাহুম্মা, এটা তো আর বিদাত না, এটা হচ্ছে উদ্দেশ্য কি, তালিম। তো তালিমের ব্যাপার আলাদা, আপনি যখন আরাফা থেকে মুজদালিফায় আসবেন, হ্যাঁ মিনা থেকে যাচ্ছেন আরাফায় তালবিয়া পরে পরে যাবেন, আরাফা থেকে আসছেন মুজদালিফা তালবিয়া পরে পরে আসবেন, মুজদালিফা থেকে এখন 10 তারিখ তাই না, যে আলোচনা করছিলাম, আপনি এখন কোন দিকে যাচ্ছেন, মিনা, তালবিয়া পরে পরে যাবে। মিনায় যখন পৌঁছালেন কঙ্কর মারবেন, কঙ্কর যখন মারা শুরু করবেন এরপরে এই সময় তো তালবিয়া শেষ তাই না, কঙ্কর না মারা পর্যন্ত তালবিয়া পড়তে থাকুন। মুজদালিফা থেকে আসছেন কোন জায়গায়, এই দিন কঙ্কর মারবেন জামরায় আকাবায়, জামরা আকাবা তৃতীয় জামরা। মিনার থেকে যখন আসলেন একসাথেই থাকে তিনটা, একটার পর আরেকটা একটা আসে, তো মিনা থেকে মিনার মসজিদে খেফ পার হয়ে যেটা আছে প্রথমে ওটাকে আমরা সাধারণ জামরাতুল উলা বলি, আর কেউ কেউ বলে সুগরা উস্তা বলে না, তো প্রথম জামরা তারপরে দ্বিতীয় জামরা তারপরে কি তৃতীয় জামরা। আপনি মিনা থেকে আসলেন তো প্রথম দ্বিতীয়টা বাদ দিয়ে জামরায় আকাবায় কম করে মারবেন, তাহলে জামরায় আকাবা অপেক্ষামূলক মক্কার কাছাকাছি এদিকে ঠিক না, এই জন্য বলা হয় অপেক্ষামূলক মানুষকে বুঝাবার জন্য, মক্কার দিকে যেটা কাছাকাছি ওই দিন দিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন, 10 তারিখ হাজিগণ মুজদালিফা থেকে এসে জামরায়ে আকাবায় কম করে মারবেন, কয়টা মারবেন? 7টা। এখানে আরেকটা কাজ রয়ে গেছে বা কথা রয়ে, আপনি যে কঙ্কর মারবেন কোথেকে নিবেন কঙ্কর? অনেকে মনে করে জামরা মিনায় কঙ্কর মারার জন্য জরুরি হলো মুজদালিফাতে কিনতে হবে, এটা গলত একটা আকিদা, বুঝছেন? এটা গলত আকিদা। বরং আহাদিস দ্বারা বুঝে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় আসার পরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি আমার জন্য 7টি কঙ্কর চয়ন করো। নাসাই রিওয়ায়াত, 7টি কঙ্কর তাকে দেয়া হলো। তারপর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইরমু বিমিসলি হাউলা, এই কঙ্করগুলোর মতো কঙ্কর দিয়ে তোমরা কঙ্কর মারো, ছোট ছোট চানাবুটের মতো। আমরা লিখে না, হ্যাঁ, চানাবুটের মতো কঙ্কর, ছোট ছোট, বড় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাগনু, সীমা লঙ্ঘন করো না, কারণ তোমাদের পূর্বেকার লোকজনকে সীমা লঙ্ঘন করার কারণেই তাদেরকে ধ্বংস করা হয়েছে বা তারা ধ্বংস হয়েছে সীমালঙ্ঘনের কারণে। তাই অনেকে ওখান থেকে যখন কঙ্কর মারতে যায় কোন জায়গায়, জামরায়ে আকাবায় বা তিনটি জামরায়, প্রথম দিন তো একটা একটাই মারবেন, আগে ভাগেই কেউ কেউ জুতা, কেউ কেউ ছাতা, কেউ কেউ এরকম এরকম পাথর, বুঝতে পারছেন? মনে করে আজকে শয়তান পেয়েছে আর ছাড়বো না, ভালো করে ওখানে কই শয়তান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহর ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার সাই, জামরায় কঙ্কর মারা উদ্দেশ্য আল্লাহর যিকির প্রতিষ্ঠা। তাই আপনি দেখবেন আপনি যখন কঙ্কর মারবেন তখন কি বলা শুন না, আল্লাহু আকবার, তাই না? এরকম মারবেন এক একটা, এরকম ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার? 7বার। আচ্ছা, যখন কঙ্কর মারলেন তালবিয়া বন্ধ, এর আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন, তাহলে প্রতিটি কঙ্কর মারতে সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7টা। কিন্তু ওখানে শয়তান নয়, শয়তানই না, শয়তান কি আপনি দেখতে পাবেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আচ্ছা, যদিও তার মূল কারণ কোন কোন হাদিস দ্বারা বুঝে যায় মূল কারণ শয়তান, কিন্তু উপস্থিত সময় শয়তান নয়। আচ্ছা দেখেন, আমরা সালাত আদায় করি, যখন আমি সালাতের জন্য উদ্যত হই আল্লাহ আকবার বলি, শয়তানের কষ্ট হয় কি না? খুব বুঝি, ওযু করলেন, শয়তান মুশকিল। ইসলামিক সেন্টারে আসছেন, শয়তান মুশকিল। আপনি আসেননি সেন্টারে, দর শুনবেন না, শয়তান খুব খুশি, হ্যাঁ আজকে খুব ভালো হয়েছে, আজকে ওকে আর যেতে দেইনি, আপনি দিলেন তো খুব খুশি, হ্যাঁ দেখুন তো আজকে গেলাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, শয়তান খুশি, আর আপনি এখানে চলে আসলে শয়তান না খুব অল্লাহ মুশকিল। আজকে ওখানে চলে গেছে একটা হাদিস দুইটা হাদিস যদি শুনে নেয় তাহলে আজকে আপনার শয়তানের, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন বা শয়তানকে মারবেন কিরকম, তার তরিকা এখন শুরু হচ্ছে। শয়তানকে কঙ্কর তো উদ্দেশ্য না, মানে শয়তান এখানে নয়। কঙ্কর যখন মারবেন আল্লাহ আকবার বলে তখন তার আঘাত লাগবেই। আপনি হজে যাবেন, দিনই দরসগাহে আসবেন, কোরআন তিলাওয়াত করবেন, শয়তানের আঘাত লাগবে কি না? সালাত শুরু করলেন, শয়তান এসে আপনার মনে এমন কুমন্ত্রণা দিলে নিয়ে গেছে বাংলাদেশ, অন্য ইন্ডিয়া, ঠিক না? ওই সময় আপনি কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শয়তান রাজিম বলেন কিনা সুন্না, তিনবার পড়া আর বাম দিকে থুতু ফেলা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত আছে। এবারে শুনেন, ঈদের দিন ধারাবাহিকভাবে কয়েকটি কাজ করা সুন্না। প্রথম নম্বর, জামরায় আকাবায় কঙ্কর মারা ঈদের দিন একটাই মারা, তাই না? কয়টা? ষাটটা। প্রতি কঙ্কর মারতে সময় কি বলবেন? আল্লাহ। যখন কঙ্কর মারলেন তারপরে আসবে কোরবানির জন্তু জবাই করা অথবা নাহার করা, যদি কোরবানির জন্তু আপনার সাথে থাকে। আর আপনার এখান থেকে আপনারা বলতেই পারেন না কোনো কোরবানি হবে, তাই এই চিন্তা আপনাদের প্রয়োজন নেই। তারপরে সুন্নত হচ্ছে চুল ছোট করা বা মুন্ডন করা পুরুষদের জন্য, আর ছোট করা বা মুন্ডন করা, আর মুন্ডন করা উত্তম। আর মহিলারা শুধু ছোট করবেন, কিরকম? আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল প্রত্যেকটা বেজি থেকে কাটবেন, বুঝতে পারছেন? চুল তারা কাটবেন অল্প, ওরা চুল মুন্ডন করবে না মহিলারা। পুরুষেরা দুইটা থেকে একটা, কিন্তু উত্তম কোনটা? চুল মুন্ডন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা চুল মুন্ডন করে তাদের জন্য তিনবার দোয়া করেছেন, আর যারা চুল ছোট করে তাদের জন্য একবার দোয়া করেছেন। তো আপনারা আগে তো উমরায় চুল ছোট করলেন, হজে কি করবেন? চুল মুন্ডন। কেউ যেন না বলে যে এখন বাংলাদেশে যাবো এক সপ্তাহ পরে, তখন কিরকম বাংলাদেশে গেলে মানুষ কি বলবে? আর না বিয়ে করবো কে ভাঁদা, এটা একটা শয়তানি ধোঁকা। আচ্ছা বিয়ে হবে না চুল না থাকলে? আস্তাগফিরুল্লাহ আলী। অন্যদিকে আপনার আরো ইজ্জত বাড়ার কথা, কারণ আপনি হজ করে গেছেন মাশাআল্লাহ ছেলেটা, হ্যাঁ হজ করে এসেছে আলামত। আর তুমি আগে ভাগেই শয়তানকে খুশি করার জন্য, আস্তাগফিরুল্লাহ। সামনে আর বলবো না, তাই সুন্নতের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এবারে যখন মানুষ মিনে এসে কঙ্কর মারল আর চুল ছোট করলো বা মুন্ডন করলো নিয়মতান্ত্রিক, এই অবস্থায় সে প্রথম হালাল হয়ে গেল, স্বাভাবিক কাপড় ইত্যাদি পরবে, গোসল করবে, প্রথম তাহালুল মানে সবকিছু জায়েজ, কিন্তু স্ত্রী সহবাস জায়েজ নয়, হচ্ছে তার অর্থ প্রথম তাহালুল মানে। এবারে গোসল ইত্যাদি করে স্বাভাবিক কাপড় পরিধান করুন, স্বাভাবিক কাপড় পরিধান করে যাবেন বাইতুল্লাহ হজের তওয়াফ করবেন, এটাকে বলা হয় তওয়াফুল ইফাদা, আর এটি হচ্ছে তওয়াফুল হজ। হজের তওয়াফ করবেন স্বাভাবিক কাপড় পরিধান করে, আর এই জায়গায় এই তওয়াফে ওই যে আগে যে ইস্তেবা ওইটা নয়, বুঝতে পারছেন? ইস্তেবা বুঝুন তো আপনারা, ইস্তেবা মানে কোন কাত খোলা রাখা, ডান কাত খোলা রাখা আর বাম কাত দেখে রাখা, দুই কিনারা চাদর, এটা এই তোয়াফে নয়, এমনিভাবে রমালো এই তোয়াফে নয়। এটা কোন সময়? তোয়াফে কুদুম বা তোয়াফে উমরা, যেটা প্রথম তোয়াফ হবে ওইটা। তারপরে নিয়মতান্ত্রিক তোয়াফ করলেন, দু রাকাত সালাত তো পড়বেনই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নিয়মতান্ত্রিক। তারপরে হচ্ছে সোফা মারওয়ার সাই, সোফা মারওয়ার সাই আগে যেভাবে দোয়া ইত্যাদি করেছেন ওইরকম দোয়া করবেন, সহ এটার বলার প্রয়োজন নেই, যেহেতু আগে আপনারা শিখেছেন। গেলেন সোফায়, সোফায় গেলেন নিয়মতান্ত্রিক দোয়া করবেন, তারপর সোফা থেকে মারওয়া, মারওয়া থেকে সোফায়, এরকম করে সাত চক্কর, সহ। আর তোয়াফ করতে কি শুরু হবে? হজরে আসওয়াদ থেকে তোয়াফ, হজরে আসওয়াদ থেকে শুরু হয়ে শেষ হবে কোন জায়গায়? হজরে আসওয়াদে। তো এরকম করে কয় চক্কর? সাত চক্কর, যেটা আগে আপনারা শুনেছেন বা আপনাদের জানা আছে। আর যদি তোয়াফে যদি কেউ হজ্জে ইফরাদ করে থাকে অথবা হজ্জে কেরান, হজ্জে কেরান বা হজ্জে ইফরাদ যারা, তাদের হবে সোফা মারওয়ার সাই একবার, দুইবার করতে হবে। তামাত্তু হজ যারা করবেন, আপনারা সবাই তামাত্তু ইনশা আল্লাহ তাআলা, তো আপনারা কি করবেন? উমরার সময় তোয়াফ করলেন, সাই করলেন, আর হজের সময় কি করতে হবে? তোয়াফ করতে হবে, সাই করতে হবে, স্পষ্ট কিনা? আর যারা হজ্জে ইফরাদ বা হজ্জে কেরান করে তাদের জন্য সোফা মারওয়ার সাই একবার, বুঝতে পারছেন? সোফা মারওয়ার সাই একবার, স্পষ্ট? ওয়াফাকাকুমুল্লাহ। যখন তোয়াফ আর সাই করে নিলেন, তিনি সম্পূর্ণরূপে হালাল হয়ে গেছেন। এটাকে বলা হয় তাহাল্লুল আসানি। এবারে হাজি ঈদের দিন কয়টি কাজ করলেন? ধারাবাহিক পাঁচটি কাজ। মিনায় গিয়ে জামরায় আকাবায় কঙ্কর মারলেন, দুই নম্বর কোরবানির জন্তু নাহাক করলেন বা জবাই করলেন, তিন নম্বর মাথার চুল ছোট করলেন বা মুন্ডন করলেন ইমতান্ত্রিক, চার নম্বর বায়তুল্লাহ তওয়াফ, পাঁচ নম্বর সফা মারওয়া সাই। বিস্তারিত বিবরণ গেছে। এইরকম ধারাবাহিকভাবে করা ঈদের দিন এটা হল সুন্নাহ, কিন্তু কেউ যদি আগে পরে করে এতে কোনো অসুবিধা নাই, বুঝলেন? ধারাবাহিকভাবে করা এরকম এটা হলো সুন্নাহ, আর যদি কেউ আগে পরে করে তাহলে কোনো অসুবিধা নেই। এবারে আপনি সোফা মারওয়া সাই করে চলে আলেন আবার মিনায়, মিনায় এসে দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখের রাত অবস্থান করুন। দশ তারিখ শেষ, এবারে হচ্ছে এগারো তারিখ দিনের কাজ। এগারো তারিখ দিনে কি করবেন? এগারো তারিখ দিনে সুন্নত হল সূর্য ঢোলার পরে, অর্থাৎ দুহর ওয়াক্ত হওয়ার পরে তিনটি জামারায় কঙ্কর মারা। প্রথমে প্রথম জামারায় সাতটা, সাতটি কঙ্কর, তারপরে দ্বিতীয় জামারায় সাতটি কঙ্কর মারলেন, তারপরে তৃতীয় জামারায় সাতটি কঙ্কর মারলেন। কিন্তু এখানে কথা হচ্ছে, প্রথম জামারা আগে আপনারা, আপনাদেরকে আমি বলেছি মসজিদে খায়েব থেকে আসে যেটা প্রথম আসে ওটা হবে কি প্রথম জামারা। প্রথম জামারায় মারলেন সাতটা, সাতটা কঙ্কর ওই আল্লাহ আকবর বলে মারলেন, তারপরে একটু ডান দিকে হয়ে একটু দূরে চলে যান, খোলা জায়গায় গিয়ে দুহাত তুলে কুবলামুখী হয়ে লম্বা করে দোয়া করুন, সুন্নাহ। প্রথম জামারায় কঙ্কর মেরে দোয়া করা সুন্নাহ। এমনিভাবে দ্বিতীয় জামারায় কঙ্কর মেরে একটু বাম দিকে হয়ে সামনে দিকে কিবলামুখী হয়ে লম্বা করে দোয়া করা সুন্নাহ। আর তৃতীয় জামারায় কঙ্কর মেরে দোয়া সুন্নত নয়, ঈদের দিনও নয়, যেকোনো দিন নয়, যেকোনো দিনও নয়। স্পষ্ট কিনা? তাই আপনারা এর উপর আমল করবেন। যদি দেখেন মানুষের ভিড় বেশি, সম্ভব না, তবুও সুন্নতের উপর আমল করার জন্য অল্প সময় হলেও দোয়া করে নেবেন। এই গেল এগারো তারিখের কাজ। তারপরে এগারো তারিখ ওখানে অবস্থান করবেন, রাত ওখানে যাপন করবেন। বারো তারিখ ওই রকম সূর্য ডোলার পরে তিনটি জামারায় কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করবেন। প্রথম জামারায় আগে যেভাবে দোয়া করেছেন এরকম দোয়া করবেন, দ্বিতীয় জামারায় কঙ্কর মারার পরে ওইরকম দোয়া করবেন, তৃতীয় জামারায় দোয়া নেই। এবারে যদি আপনি বারো তারিখ চলে আসেন, আসতে চান, আর বারো তারিখ যারা চলে আসতে চায় ওরা চলে আসতে পারে, তাহলে চলে আসবে মিনা থেকে বেরিয়ে যাবে সূর্য সূর্য অস্ত যাওয়ার আগে, বেরিয়ে গিয়ে মক্কায় যাবে, বিদায়ী তোয়াফ করে চলে আসবে মিনায় যায়, অথবা বাংলাদেশ বা যে কোনো জায়গায়। আর যদি তেরো তারিখ পর্যন্ত থাকে তাহলে তেরো তারিখ বারো তারিখ দিবাগত রাত ওখানে থাকবেন, অবস্থান করবেন মিনায়, তারপরে তেরো তারিখ ওই রকম আগের মতো সূর্য ঢোলার পরে কঙ্কর নিক্ষেপ করে যাবেন মক্কায়, মক্কায় গিয়ে বিদায়ী তোয়াফ করে তারপরে যাবেন। এবারে কেউ যদি ওখানে হজের কাজ শেষ করার পরে ওখানে কিছুদিন অবস্থান নেয়, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে মক্কা থেকে যখন ফিরবেন আপনি চলে আসবেন তখন অবশ্যই যেন বিদায়ী তোয়াফ করেন। বিদায়ী তোয়াফ এটা ওয়াজিব, বিদায়ী তোয়াফ করা ওয়াজিব। তবে যদি মহিলা হন, ঋতুবতী মহিলা, তার জন্য শিথিল করা হয়েছে এই বিধানকে। ঋতুবতী মহিলা হলে বিদায়ী তোয়াফ না করলেও চলবে, হজের তোয়াফ হয়ে গেছে এবারে তিনি চলে আসতে পারেন, আর বাকি সবার জন্য বিদায়ী তোয়াফ করতেই হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফিরান্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখির আহদিহি বিল বাইত, তোমাদের কেউ যেন মক্কা থেকে প্রস্থান না করে, না ফিরে যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর তার সাথে তার শেষ সাক্ষাৎ না হয়। এই বাইতুল্লাহর সাথে শেষ সাক্ষাৎ বলতে কি? বিদায়ী তোয়াফ। এই গেল সংক্ষিপ্তকারে হজের বিবরণ। আশা করি সব এসে গেছে, তাই না? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দিন। আচ্ছা, এখানে আবার বলি, হজের রুকুন চারটি, এটা অত্যন্ত জরুরি। হজের রুকুন চারটি এটা জানবেন, আপনারা যেসব কাজ করেছেন এগুলির ভিতরে এহরাম বাঁধা, নিয়ত করা, দুই নম্বর আরাফায় অবস্থান করা, আরাফার অবস্থান মিস হজ নাই, ঠিক না? তিন নম্বর তওয়াফ করা হজের, চার নম্বর সফা মারওয়ার সাই করা, এই হচ্ছে চারটি রুকুন হজের। আর উমরার রুকুন আগে আপনারা শুনেছেন, উমরার ওয়াজিব আগে শুনেছেন, এবারে হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব সাতটি, তা আগে শুনেন তারপরে দেখবেন। আর যারা হজ্জ করান তখন তু করবেন তাদের জন্য কয়টা হবে? আটটি। মিকাত থেকে হারাম বাদা, যেমন আপনি বাহির থেকে যাচ্ছেন তাহলে মিকাতে গিয়ে অবশ্যই হারাম বাঁধতে হবে, হ্যাঁ ওয়াজিব। কিন্তু যারা মক্কায় অবস্থান করছেন তাদের জন্য মিকাত তো নেই, তারা ওখানেই হারাম বাঁধবেন। দুই নম্বর আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, যারা দিনে অবস্থান করবেন। তিন নম্বর নয় তারিখ দিবাগত রাত মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। চার জামারাত গুলিতে কঙ্কর নিক্ষেপ করা, এটা তো বুঝলেন, প্রথম দিন একটা মারবেন, দ্বিতীয় দিন তিনটা, তৃতীয় দিন তিনটা, চতুর্থ দিন যদি কেউ থাকে তাহলে কয়টা? তিনটা। পাঁচ নম্বর পুরুষদের জন্য চুল ছোট করা বা মুন্ডন করা, কিন্তু আগে বলেছি মুন্ডন করা উত্তম। আর মহিলাদের জন্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বা অগ্রভাগ পরিমাণ চুল ছোট করা। ছয় যারা বারো তারিখ চলে আসবেন তাদের জন্য দশ ও এগারো তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা, বারো তারিখ যারা চলে আসবে তাদের জন্য দশ তারিখ আর এগারো তারিখ দিবাগত রাত মিনায় রাত্রি যাপন করা কি ওয়াজিব। আর যারা তেরো তারিখ পর্যন্ত অবস্থান করবেন তাদের জন্য বারো তারিখ দিবাগত রাত ও মিনায় অবস্থান করা ওয়াজিব। সাত নম্বর বিদায়ী তোয়াফ করা, এই কয়টা হলো? সাতটা। আর যারা তামাত্তু বা কিরান হজ আদায় করবেন তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। অতএব তামাত্তু ও কিরান হজ আদায়কারীদের জন্য আটটি আটটি কাজ ওয়াজিব হলো। স্পষ্ট কিনা ভাই? উল্লেখ্য রুকুন ছাড়লে হজই হবে না, আর ওয়াজিব ছাড়লে দম অর্থাৎ পরিত্যাগকৃত ওয়াজিব কাজের সম্পূরক হিসাবে কোরবানি আদায় করা ওয়াজিব হবে। এইগুলো হজের সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সুন্নত তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين